إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হল কিয়ামতের নিদর্শন কাজেই তোমরা কিয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ শয়তান যেন তোমাদেরকে নিবৃত না করে সে তোমাদের প্রকাশ্য শত্রু ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم নিশ্চয় আল্লাহই আমার পালন কর্তা ও তোমাদের পালন কর্তা অতএব তাঁর ইবাদত করো এটা হল সরল পথ অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল সুতরাং জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আজাবের দুর্ভোগ الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে আল্লাহ ভীরুরা নয় يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ودخلوا الجنة أنتم وأزواجكم تحبرون হে আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপত্র এবং কথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা তথায় চিরকাল থাকবে وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ كَانُوا هُمُ الظَّالِمِينَ وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালিম তারা ডেকে বলবে হে মালিক পালনকর্তা আমাদের কিস্তায় শেষ করে দিন সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিষ্পৃহ তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين তারা কি মনে করো যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না হ্যাঁ শুনি আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে বলুন দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون ترى جا بارننا قري تاتك نبه مندل ابه مندل پالن قطة عرشر پالن قطة فبكر فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم অতএব তাদেরকে বাক চাকুরি ও ক্রীড়া কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয় তিনি উপাস্য নবমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে তিনি প্রজ্ঞাময় وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون বরকতময় তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল ও এত বিভয়ের মধ্যবর্তী সবকিছু তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত ইউফাকুন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? রসুলের এই উক্তির কসম, হে আমার পালন কর্তা, এর সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না, অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে।